بسم الله الرحمن الرحيم. যেসব বিষয়ে নিষিদ্ধ শরীয়তে ওইসব বিষয়ে আলোচনা কথা এগুলো করছেন, নির্দেশ দুইটা কারণ, গীবত হারাম আর জিব্বার হেফাজতের নির্দেশ, যেগুলো জরুরি কিনা শুধু আকিদা ঠিক করলে হবে না, শুধু সওয়াব ঠিক করলে হবে না, যেসব কাজ হারাম বিদআত শিরক ওগুলো থেকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে। শুধু আপনি পড়লেন সওয়াব, অনেকে আছে সওয়াব কিন্তু হারামের কাজে যুক্ত, তো এবারে প্রশ্ন, আমি তো সওয়াব করি, আল্লাহ বলেন নিষেধ, সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তোমরা রাখছে না, তার মানে হলো তোমার সলাতে ত্রুটি আছে, তুমি কি করো, সলাৎ পরিপূর্ণ করো, নিয়ন্ত্রণ দিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাৎ পড়েছেন সেরকম সলাৎ করো, খুশু খুশু বিনয় নম্রতার সাথে কার মনোভাব কি সলাৎ আদায় করো, তাহলে ইনশাআল্লাহ তোমার সলাৎ তোমাকে অশ্লীল কাজ শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখবে, কারণটা কার কালাম, আল্লাহর কালাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরপরে ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যে আয়াত পাঠ করে পেশ করেছেন সূরাতুল ফুজুরাতের 12 নম্বর আয়াতের একটা অংশ, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম واتقوا الله ان الله تواب رحيم। তোমাদের একজন আরেকজনের জন্য গীবত না করে, একজন আরেকজনের জন্য গীবত না করে, আর গীবত আমরা বুঝি এখানে পরবর্তীতে ইমাম নাওয়াবী হাদিস উল্লেখ করবেন, তো গীবত মানে অন্যের দোষ আরেকজনের সামনে তার অদৃশ্যে বর্ণনা করা, এটি প্রসিদ্ধ কিনা এটি সঠিক, গোপন গোপনীয় দোষ সে যেটা চায় না মানুষকে জানাবার জন্য, এটা হলো দোষ, আর যেটা প্রকাশ্যে করে সে প্রকাশ্যেই করছে, আল্লাহ মাফ করো, কথা বুঝতে পারছেন, সে ভালো একটা দোষ আছে তার এটা লুকিয়ে লুকিয়ে করে, আপনি হঠাৎ করে দেখতে পেয়েছেন, তো এটা আরেকজনের কাছে বলা যা ইসলাম, বুঝতে পারছেন, আর যেটা সরাসরি সে করে প্রকাশ্যে এটা তো বলবেন কি, এটা তো এমনি প্রকাশ্যে করছে, আল্লাহ আমাদের হেফাজত, আমিন। তো গীবা লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। এরপরে রব্বুল আলামিন দেখেন গীবতের উদাহরণ পেশ করছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কারো কালাম নয়, কার কালাম, আল্লাহর কালাম, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চায় পছন্দ করে যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাবে, বলে তো উত্তর দিন, আমাদের মধ্যে কেউ পছন্দ করবে কোন মানুষের গোশত খাক, আচ্ছা কাফের গোশত খেতে পারবেন, আবার মুসলিমের ভাই, মুসলিম ভাই যদি হয় তার খাওয়া কেউ খাবে, মৃত জিন্দাই খাবে না, তো মৃত কিরকম খাবে, তোমাদের কেউ কি একদা পছন্দ করে এ কাজ, পছন্দ করে যে সে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, আল্লাহ নিজেই বলছেন না, এটা তোমরা কখনো পছন্দ করবে না, অবশ্যই তোমরা অপছন্দ করবে, আলহামদুলিল্লাহ আমাদের সৌদি বাংলাদেশ ইন্ডিয়া মুসলমান যারা মাঝে মধ্যে যে রাক্ষস নিয়ে একটা পাওয়া যায় আর না আর কেউ মানুষের মানুষের গোশত আমরা খাই না, ঠিক কিনা, অসম্ভব, যদি ওই বেদিনদের কথা বলবেন না, বেদিন সবাই না, গরব যারা ওরা খায়। আপনার মাঝে মাঝে ফেসবুক ফেসবুকে দেখেন না, আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু আমরা যেন মানুষ থাকি, আমাদের মধ্যে যেন মানুষত্বের গুণ থাকে, তারপরে ইসলামের গুণ যেন থাকে, আমরা যেন কারো বিপদ না করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন গীবতের ভয়াবহতা, নিজে উল্লেখ করেছেন তুমি যেমন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে যদি আরেকজনের গীবত কর। আশা করি স্পষ্ট। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আমরা অনেক সময় আছি একসাথে মিলে, যেমন একজন আরেকজনের গীবত করেছে, তখন ও আরো তার লাগায় কিনা আরো খুশি, যদি জানতে হয় অনিচ্ছায় হয় আমার মাফ করবে ইনশাআল্লাহ। এই জন্যই সবসময় যে কোনো মজলিস শেষ হয় মজলিস শেষের কাফফারা দোয়া করবে, নিয়ত যদি খালিস হয় তাহলে ইনশাআল্লাহ গীবতের মতো গুণ এটা হচ্ছে কবিরা গুণা, এই কবিরা গুণাও মাফ হবে ইনশাআল্লাহ। আবার ওই নিয়ত যদি জানতে পারে আপনি গীবত করেছেন তো ওর কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত, অসন্তুষ্টিকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুল করেন, অধিক দয়াশীল সুবহানাহু ওয়া তাআলা। বান্দা যতই গুনাহ করে না কেন, যদি আল্লাহর দিকে তওবা করে ফিরে যায় আল্লাহ তাকে মাফ করে দেন। এখানে বলছেন আল্লাহ নিজে বলেছেন তুমি গুনাহ করেছো আমার দিকে রুজু তওবা করেছো আমি তোমার উপর রহম করব, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের খাতা পিছিয়ে মাফ করো, আল্লাহ আমাদেরকে জীবনের মতো ভয়াবহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, আমাদেরকে মাফ করো, আমাদের মা-বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আজকে যেসব লোকজন মারা গেছেন, আমার কয়েকজন আত্মীয় আজকে মারা গেছে, জানাজা হয়েছে দুজন, পৃথিবীতে কত মুসলমান মারা গেছেন, আজকে মারা গেছেন, আগে মারা গেছেন, পূর্বে, আল্লাহ তুমি সবাইকে মাফ করো, যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, আর হকের উপর রাখো, হেদায়তের আলো তারা যেন নিজের সাথে রাখতে পারে, আর হেদায়তের উপর প্রতিষ্ঠা থাকতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জান্নাতে থেকে নিজাত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।